بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে والطور শপথ তুর পর্বতে وكتاب مسطور শপথ কিতাবের যা লিখিত আছে في رق منشور উন্মুক্ত পত্রে শপথ বাইতুল মামুরের শপথ সমুন্নত আকাশের এবং শপথ উদ্বেলিত সমুদ্রের তোমার প্রতিপালকের শাস্তি তো অবশ্যম্ভাবী মা লাহু মিন দাফি' ইহার নিবারণকারী কেহ নাই ইয়াউমা তামুরুস সামাউ মাওরা যেদিন আকাশ আন্দোলিত হইবে প্রবলভাবে ওয়া তাসীরুল জিবালু সাইরা এবং পর্বত চলিবে দ্রুত ফাওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন দুর্ভোগ সেই দিন সত্য অস্বীকারীদের যারা ক্রীড়াচ্ছলে অসার কার্যকলাপে লিপ্ত থাকে যেদিন উহাদেরকে ধাক্কা মারিতে মারিতে লইয়া যাওয়া হইবে জাহান্নামের অগ্নির দিকে ইহাই সেই অগ্নি যাহাকে তোমরা মিথ্যা মনে করিতে ইহা কি জাদু নাকি তোমরা দেখিতে পাইতেছ না أو لا تصبروا سواء عليكم إنما تجزون ما كنتم تعملون তোমরা ইহাতে প্রবেশ করো অতঃপর তোমরা ধৈর্য ধারণ করো অথবা ধৈর্য ধারণ না করো উভয় তোমাদের জন্য সমান তোমরা যাহা করিতে তাহারই প্রতিফল তোমাদেরকে দেওয়া হইতেছে إن المتقين في جنات ونعيم متقيرة تثقب جنات و آرام عائشة فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم তাহাদের প্রতিপালক তাহাদেরকে যাহা দিবেন তাহারা তাহা উপভোগ করিবে এবং তাহাদের রব তাহাদেরকে রক্ষা করিবেন জাহান্নামের আযাব হইতে কুলু ওয়াশরাবু হানি আম বিমা কুনতুম তাআমালুন তোমরা যাহা করিতে তাহার প্রতিফল স্বরূপ তোমরা তৃপ্তির সঙ্গে পানাহার করিতে থাকো মুত্তাকিইন আলা সুররিন مصفوفة وزوجناهم بحور عين تارا بوشيبه سرني بدھ بابي شجيتو آشنه هلان ديا امي تهادر ملون غطائي بو آيات اللو چونا حورير شنگه والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين এবং যাহারা ইমান আনে আর তাহাদের সন্তান সন্ততি ইমানে তাহাদের অনুগামী হয় তাহাদের সঙ্গে মিলিত করিব তাহাদের সন্তান সন্ততিকে এবং তাহাদের কর্মফল আমি কিছু মাত্র হ্রাস করিব না প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী ওয়া আমি তাহাদেরকে দিব ফল মূল এবং গোস্ত যাহা তারা পছন্দ করে। সেখানে তাহারা পরস্পরের মধ্যে আদান প্রদান করিতে থাকিবে পান পাত্র, যা হইতে পান করিলে কেহ অসার কথা বলিবে না এবং পাপ কর্মেও লিপ্ত হইবে না। ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون تحادر شبائي نيجيتو تاكي بي كيشوري را شروكي تو مكتا شدريش وأقبل بعضهم على بعض يتساءلون تارا اكي اپرد ديكي فريا جگشا كوري بي قالوا إنا كنا قبل في أهلنا مشفقين এবং বলিবে পূর্বে আমরা পরিবার পরিজনের মধ্যে শঙ্কিত অবস্থায় ছিলাম। فَمَنَّ اللَّهُ عَلَيْنَا وَوَقَانَا عَذَابَ السَّمُومِ অতঃপর আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিয়াছেন এবং আমাদেরকে অগ্নিশাস্তি হইতে রক্ষা করিয়াছেন। ইন্না কুন্না মিন ক্বাবলু নাদউহু ইন্নাহু হুয়াল বাররুর রহিম আমরা পূর্ব আল্লাহকে আহ্বান করিতাম, তিনি তো কৃপাময় পরম দয়ালু। فذكر فما أنت بنعمة ربك بكاهن ولا مجنون অতএব তুমি উপদেশ দান করিতে থাকো, তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি গণক নও উন্মাদ নও। أم يقولون شاعر نتربص به ريب المنون উহারা কি বলিতে চাহে সে একজন কবি, আমরা তাহার মৃত্যুর প্রতীক্ষা করিতেছি। বলো তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি। أم هم قوم طاغون তবে কি উহাদের বুদ্ধি উহাদেরকে এই বিষয়ে প্রয়োজিত করে, না উহারা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়? أم يقولون تقوله بل لا يؤمنون উহারা কি বলে, এই কুরআন তাহার নিজের রচনা, বরং উহারা অবিশ্বাসী। فليأتوا بحديث مثله إن كانوا صادقين وهر যদি সত্যবাদী হয় তবে ইহার সদৃশ কোন রচনা উপস্থিত করুক না। أم خلقوا من غير شيء أم هم الخالقون وهر কি স্রষ্টাবিত্ব সৃষ্টি হয়েছে, না উহার নিজেরাই স্রষ্টা? أم خلقوا السماوات والأرض بل لا يوقنون নাকি উহারা আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছে, বরং উহারা তো অবিশ্বাসী। أم عندهم خزائن ربك أم هم المسيطرون তোমার প্রতিপালকের ভাণ্ডার কি উহাদের নিকট রহিয়াছে, না উহারা এই সমুদয় নিয়ন্তা? أم لهم سلم يستمعون فيه فليأت مستمعهم بسلطان مبين নাকি উহাদের কোন সিঁড়ি আছে যাতে আরোহণ করিয়া উহারা শ্রবণ করে, থাকিলে উহাদের সেই শ্রোতা সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করুক। أم له البنات ولكم البنون তবে কি কন্যা সন্তান তাহার জন্য এবং পুত্র সন্তান তোমাদের জন্য? তবে কি তুমি উহাদের নিকট পারিশ্রমিক চাহিতেছ যে উহারা ইয়াকে একটি দুর্বহ বোঝা মনে করে? عندهم الغيب فهم يكتبون নাকি অদৃশ্য বিষয়ে উহাদের কোনো জ্ঞান আছে যে উহারা এই বিষয়ে কিছু লিখে أم يريدون كيدا فالذين كفروا هم المكيدون অথবা উহারা কি কোনো ষড়যন্ত্র করিতে চাহে পরিণামে কাফিররাই হইবে ষড়যন্ত্রের শিকার أم لهم إله غير الله سبحان الله عما يشركون ناكي الله بتيتو উহাদের অন্য কোন ইলাহ আছে উহারা যাহাকে শরীক স্থির করে আল্লাহ তাহা হইতে পবিত্র وَإِن يَرَوْا كِسْفًا مِنَ السَّمَاءِ سَاقِطًا يَقُولُوا سَحَابٌ مَرْكُومٌ وَهَرَ آكَشَرَ كُنُو خَنْدُ بھانگِيَا پُرِتِيَا دَكِلِي بولِي بِي يَا تُو ایک پُنجِ فُتُو مِيه فَذَرْهُمْ حَتَّى يُلَاقُوا يَوْمَهُمُ الَّذِي فِيهِ يُصْعَقُونَ উহাদের উপেক্ষা করিয়া চলো সেই দিন পর্যন্ত যেদিন উহারা বজ্রাঘাতে হতচেতন হইবে সেদিন উহাদের ষড়যন্ত্র কোন কাজে আসিবে না এবং উহাদেরকে সাহায্য করা হইবে না للذين ظلموا عذابا دون ذلك ولكن أكثرهم لا يعلمون يا ছড়া আরো শাস্তি রয়েছে জালিমদের জন্য কিন্তু উহাদের অধিকাংশই তাহা জানে না واصبر لحكم ربك فإنك بأعيننا وسبح بحمد ربك حين تقوم ধৈর্য ধারণ করো তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায় তুমি আমার চক্ষুর সামনেই রইয়াছো তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো যখন তুমি শয্যা ত্যাগ করো ومن الليل فسبحه وإدبار النجوم এবং তাহার পবিত্রতা ঘোষণা করো রাত্রিকালে ও তারকার অস্ত গমনের পর